بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال رحمه الله فيما نقله عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح في الساعة الأولى فكأنما قرب بدنه إلى آخر الحديث. আমরা এই হাদিস জানি প্রসিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাজাতের গোসলের মতো গোসল করবে, তো যে অবস্থায় গোসল ফরজ হয় যেভাবে গোসল করেন ওইভাবে গোসল করবো। সুম্মা রাহা ফিস সাআতিল উলা, তারপরে প্রথম ঘন্টায় প্রথম পিরিয়ড মসজিদে গেলেন। فكأنما قرب بدنه, সে যেমন একটা উট কুরবানি দিল, আল্লাহর পথে আল্লাহর পথে সাদাকা করল, আল্লাহর নেই করে পাপ করার জন্য দিল। ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة, আর যেহেতু দ্বিতীয় ঘন্টায় গেল সে যখন একটা গরু কুরবানি দিল। ওমর রাহ ফি সাআতি থালিসা ফকাআন্নামা ক্বারাবা কাবশান আকরাম, আর যে তৃতীয় ঘন্টায় গেল সে যখন একটা শিংযুক্ত ভেড়া কুরবানি করল, শিংওয়ালা। ওমর রাহ ফি সাআতি রাবিআ ফকাআন্নামা ক্বারাবা দাজাজা, আর যে ব্যক্তি চতুর্থ ঘন্টায় গেল সে যেমন একটা মুরগি কোরবানি দিল, মানে আল্লাহর পথে নৈকট্য লাভ করার জন্য সাদাকা করল। ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফকাআন্নামা ক্বারাবা বাইদা, আর যে কেউ পঞ্চম ঘন্টায় গেল সে যেমন একটা ডিম আল্লাহর পথে কোরবানি করল। মানে কোরবানি মানে কি, এটা নয় যে জবাই করা, আমরা হয়তো মনে হয় শুধু জবাই, যে কোনো আমল আপনি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করেন তাও কোরবানি। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদেরকে যে প্রসিদ্ধ কোরবানি উঠে। فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر, যখন ইমাম সাহেব আসেন, ইমাম বের হয়ে আসেন, তখন ফেরেশতাগণ যারা উপস্থিত তারা জিকির শুনতে থাকেন, অর্থাৎ খুতবা শুনেন। এই দ্বারা বুঝে গেল যে কেউ অতিরিক্ত সওয়াব পেতে চায় সে আগে যাবে না পরে যাবে, আগে যাবে, আগে যাবে। কারণ ইমাম সাহেব চলে আসলে সময়টা বন্ধ, সওয়াব বন্ধ হয়ে যাবে ইমাম সাহেব যদি চলে আসে, মানে এক্সট্রা সওয়াব লিখা বন্ধ, সওয়াব এক্সট্রা। আপনি এসেছেন হিসেবে আমাদের জন্য হিসেবে কিন্তু আগে যেতে হবে। তো আমাদের অনেক মানুষ তো দেখা যায় মসজিদের বাইরে বসে থাকে, কিন্তু মসজিদে আসে মসজিদের থেকে বাইরে বসে থাকে। কেউ কেউ এমনও পাওয়া যায় খুতবা চলছে তবুও কথা বলছে, খুতবা চলা অবস্থায় কথা বলছে, নাসাল্লাহ সালাম খুতবা চলা করে কথা বলে যায় এসে মসজিদের বাইরে বসে তারা কত সব থেকে মাহরুম হয়ে ও হয়তো কথা বলে সারা সপ্তাহে একবার আসে জুম্মা আসলেন, কেউ কেউ হয়তো বাইরে থেকে আসে দুটি এসে এখানে তাদের জংশন কথা বলতে বলা হয়তো একদম এই একামতের সময় হয়তো যায়, কেউ কেউ এরকম আছে গিরগির করতে থাকে সব থেকে বঞ্চিত। আল্লাহ আমাদের হেদায়েত বুঝার দরকার। এইগুলো জুম্মার দিন যত আগে যাবেন তত সব বেশি, যত আগে যাবেন তত সব বেশি। প্রথম ঘন্টায় গেলে উট করবেন সব, നിത്യമുണ്ടായില്ലേ ഗുരു കുർബാൻ നിത്യമുണ്ടായില്ലേ চেষ্টা করা উচিত যথাসাধ্য ذكر يوم الجمعة فقال فيها ساعة لا يوافقها عبد المسلم وهو قائم يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها متفق عليه الله رسول صلى الله عليه وسلم جمعر صلاة شمكر كي بجمعر دين قد حالوچنا قلنا أربلنا لي جمعر دينين امونتی شمعي اچه যে সময়ে যদি কোনো মুসলমান দোয়া করে তার দোয়া মিলে যায় বলছেন ও কাইমুন ইয়ুসাল্লি ইয়াসাল্লাহ জিয়ান, আর সে দাঁড়ানো অবস্থায় থাকে আর আল্লাহর কাছে কিছু চায়, সালাত পড়ে আর এমন সময় আল্লাহর কাছে কিছু চায়, তাহলে ইল্লা আতাহু ইয়া, আল্লাহ তার চাহিদা বস্তু তাকে দিয়ে দেবেন। মানে একটি সময় এমন আছে, এই সময় আপনি দোয়া করেছেন ওই সময়ের সাথে আপনার দোয়া মিলে গেছে, তাহলে এবারে এই সময় কি সামনে হাদিস وعن ابي بردة بن ابي موسى الاشعري رضي الله عنه قال قال عبد الله بن عمر اسمعت اباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم في شأن ساعة الجمعة عبد الله بن عمر رضي الله عنه قلنا أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم وقد أبو موسى أبو بردة عبد الله بن عمر رضي الله عنه قال لنا তুমি কি তোমার আব্বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস বলতে শুনেছো জুম্মার দিনের সেই মকবুল সময় সম্পর্কে? তোমার আব্বাকে বলতে শুনেছো জুম্মার দিনের সেই সময় মকবুল সময় সম্পর্কে হাদিস বর্ণনা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বললেন হ্যাঁ, নাম সামিউতুহু ইয়াকুল, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হিয়া মা বাইনা আন ইয়াজলিস আল ইমাম ইলা আন তুক্তা আস-সালাহ। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এটি হলো যে ইমাম সাহেব মিম্বরে বসার পর থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, এই যে একটা ওয়াক্ত ইমাম সাহেব যখন আসেন খুতবা দেওয়ার জন্য তখন থেকে শুরু হয়। এই আপনি মাঝে সালাতের মাঝে দোয়া করতে পারেন, সেজদায় ইকামত যখন হয়ে সালাত দোয়া করা যায়, দুই খুতবার মাঝে যখন বসেন দোয়া করা যায়, এর সাথে সাথে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন তো তিনিও দোয়া করবেন, এবং তো দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ। আর আরেকটি মত হল ورجن وكذلك جاء في عدة أحاديث أنها تكون بعد العصر إلى غروب الشمس. شيخ عبد العزيز بن باز رحمه الله عليه ونشن كيفتي حديث ترى قمانته جي أي شموه جيتا مقبول شموه دعا قوله راه العصر قرتي كليه شو جستو قرتوت. والذي ينتظر الصلاة حكم حكم المصلي جي صلاة ربك كيف حكيه সে সালাতের অবস্থায় আছে। আপনি যদি সালাতের অপেক্ষা করেন, যেমন আসর আসরের সালাত পড়লেন তারপরে মাগরিবের সালাত পর্যন্ত আপনি অপেক্ষা, তার মানে আপনি সালাতে আছেন। হাদিসে যে এসছে যদি কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকে আর দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে, তার মানে আপনি যেহেতু সালাতের অপেক্ষায় আছেন মাগরিবের সালাত, তাই আমরা আসর পড়তে গিয়ে নিয়ে কিছু হয়তো মানুষ রেসপেক্ট নিল সব, কিন্তু শেষ সময় আসলে প্রত্যেকে নিয়ে শেষ সময় দোয়া কবুলিয়তের সময়, এই সময় আমাদের বেশিরভাগ মানুষ গাফিল থাকে, এছাড়া সকাল সন্ধ্যার যে জিকির আসর পর থেকে করতে পারবেন, ওই সময় সন্ধ্যাবেলা জিকির আদায় করুন। শুধু চক্কর মার্কেট, কিছু মানুষের কোনো কাজ নেই, চক্কর কখনো এই ধারে কখনো এই ধারে। মার্কেটে যারা চক্কর দেয় বিকালবে না, দেখবেন বেশিরভাগ মানুষ নিজের প্রয়োজনে আসেন, এমনি চক্কর দেয়, খাবার হবে আনায় চা আনায় গল্প গুজব, অসুবিধা নেই। কিন্তু মার্কেট কেন, মার্কেট ছাড়া নাই কোনো জিনিস, কোনো জায়গা, সর্বনিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে মার্কেট, চাই সৌদি চাই বাংলাদেশ, সব জায়গায় সমান। সবচেয়ে বেশি প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ, আর সবচেয়ে অপ্রিয় জায়গা আল্লাহর কাছে বাজার। আমাদের যেমন সময় কাটে না মার্কেটে না কেন, চক্কর না দিলে মার্কেটে যাবেন জরুরত অনুযায়ী, প্রয়োজন কেনাকাটা আলহামদুলিল্লাহ, এমনি কেন চক্কর। أبغض البلاد إلى الله أسواقها، أحب البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها. الله كتير شو بتشي بيجي بريو جاية كتير مسجد، شو بتشي خراب جاية بازار، ده عمرك كاسي بيجي ماركت. نسأل الله السلامة والعافية. تو جرورت مطابق جابي. كنتو سجود عصر قرتي كي مغرب قرتي. প্রত্যেকটা জিনিসই দেখা পাচ্ছে, ইখলাস না হলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল নেই। একজনকে আপনি সহযোগিতা করলেন, যদি ইখলাস নাই কবুল হবে না, মানি নেই, এমনি সব নেই। কিন্তু যদি আপনি সহযোগিতা করলেন, সদাকা দিলেন, উদ্দেশ্য হয় মানুষ আমাকে বলে এরকম, তাহলে তো সমস্ত সবসময় গিয়ে খারিজ রাখতে হবে। আচ্ছা, দুনিয়ার কাজ যেগুলি করি আমরা কামাই করার জন্য, তো দুনিয়াদারি জায়েজ, এটা তো ইবাদত না, ক্রয় বিক্রয় কামাইয়ের জন্য চেষ্টা প্রচেষ্টা শ্রম এগুলো ইবাদত না। কিন্তু যদি নিয়ত হয় ভালো, তাহলে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, নিয়ত ভালো হবে, আর না হয় ইবাদত না। এগুলো হলো মামলা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো সরাসরি ইবাদত হয় না। তবে নিয়ত ভালো হলে ইবাদত হয়ে যাবে, আমি কামাই করবো হালাল, হালাল পথে চলবো, নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, খাওয়াবো আল্লাহর নির্দেশ অনুযায়ী, নিয়ত খারাপ খাল সব এটা হয়ে যাবে নিবাদ। আর যদি নিয়ত খালিস না, স্বাভাবিক নিয়ে দেয়, তাহলে বুঝা গেল দুটি সময় জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার বেশ উপযুক্ত। আরো অনেক উক্তি আছে, কিন্তু এই দুটিই বেশ গ্রহণযোগ্য। একটা ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য আসলে সালাত শেষ না হওয়া পর্যন্ত, আর আরেকটা আসর প্রতীকে নিয়ে মাগরিব পর্যন্ত, তবে বেশ সঠিক আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এরপরে যে হাদিস তিনি পেশ করছেন, বলছেন ওয়ান আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فاكثروا علي من الصلاه فيه فان صلاتكم معروضه علي রওয়াহু আবু দাউদ ফি ইসনাদিন সহীহ। সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন, অতএব তোমরা সেদিনে আমার উপর বেশি বেশি করে সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার কাছে পেশ করা। কোন দিনে? জুম্মার দিন। জুম্মার দিন সর্বোত্তম দিন, এই দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর সালাত পাঠ করো। জুম্মার দিন সবসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সালাত পাঠ করেন বেশি বেশি। আরও যেগুলি আছে, যেমন سورة الكهف قرأت قرآن رشد صح؟ حديث تكره إن شاء الله إبني بابي الله رسول صلى الله عليه وسلم يقول صلاة بشي بشي برقان جمعة دينة بشي بشي مرين أجل باقي جواد القرآن مسجد جمعة دينة فضيلة بشي এই জুম্মার দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর এই জুম্মার দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুম্মার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার দিনের পথ দেখিয়েছেন। এই জুম্মাকে বলা হয় জুম্মার দিনকে সাপ্তাহিক এবং এর মর্যাদা বেশি, কদর করা উচিত। কিন্তু জুম্মার দিন ছুটি পেয়ে মানুষ দেখা যায় জুম্মার রাত অনেক মানুষ সবাই কেনা অনেক মুসলমান সারা রাত হয়তো খেলতাম আসা আর না হয়তো ভিডিও আর এই সেই দিয়ে সময় নষ্ট করে ফজরের সালাত পড়ে। আচ্ছা আবার অনেকে হয়তো ঘুমায় ফজর নেই, আর এই সময় শীতকালে মোটামুটি কিছু লোক হয়, এখন লোকসংখ্যা আরো কমে গেছে মসজিদে, এক কাতারও হয় না কোনো রকম। আজকে আমি আমার বাসার সামনে মসজিদ, ওই আমাদের ইমাম মুয়াজ্জিন নয় আস্তাগফিরুল্লাহ মসজিদে আসলে এখন নাই কেন, কেউ কথা বলার কিছু নেই। ওকে জিজ্ঞেস করলাম আমাদের কোনো অসুবিধা নেই, আমি বললাম এটা তোমার দায়িত্ব, আমি তাকে বুঝালাম, কিন্তু সে অন্যরকম বলছে, বলছে কর্তৃপক্ষ বলছে কোনো অসুবিধা নেই, যদি জমাতের মানুষ যদি কিছু না বলে আমি বুঝি আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারছেন? আমি বললাম এটা কি তোমার দায়িত্ব, ইমামতি মুয়াজ্জিন নাই, আমি থাকলে তো আমি নামাজ পড়ে, আমি যেমন ইমাম আর কি, আমি আসল থেকে ইমাম না, আমি থাকলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার সওয়াব আল্লাহর ফজল আর কারাম, আজকে দেখলাম ও আসেনি আজান দেয়। আমি সাধারণত জুম্মার দিন ফজরের সালাত শেখ আব্দুর রহমানের মসজিদ এরকম মনে মনে ভাবলাম হয়তো সে আসবে না, এখানে করি ইমামতির সব পেয়ে আলহামদুলিল্লাহ গেলাম না তো আসেনি নোয়াখালী না আল্লাহর শুকর। হ্যাঁ এই জন্য এখন অন্য মসজিদে কম যায় ইদানিং, এখানে করি যেটা ইমামতির সবটা পেতে পারি ইনশা আল্লাহ তাআলা। জোহরের সালাত আসেই না তো আমি কি করি, এমনি সেন্টারে তাই মনে গিয়ে নোয়াজ পড়ি না, অনেক সময় তো মনে দেখছি ঠিক চান সব অনেক গেলে আলহামদুলিল্লাহ নামাজ পড়াবো এইভাবে চলবে, আল্লাহ ফজল আল্লাহ কবুল করুক নিয়ত খালিস রাখুক। কিন্তু এদের কি অবস্থা, পয়সার জন্য শুধু ডিউটি, এখানে আপনি সেন্টারে কাজ করেন যে আপনার হালাকা আছে নিয়মতান্ত্রিক হালাকাগুলো আদায় করতে হবে, যত সময় হোক আপনি দিলেন ডিউটি হালকা, কিন্তু হালকার সময় অন্য ডিউটি যাইজ হোক খেয়াল রাখতে হবে। আমার মসজিদে আপনি ডিউটি নিয়েছেন কাজ করতে হবে, আমার আমি বারবার বলি এরকম সবাই আমার যদি দায়িত্ব নিয়মিত আদায় করতে হবে, আল্লাহ আমাদের সকলের সকলকে হৃদায়ত দান আর আমল করার তৌফিক দান। তো সর্বশেষ যে হাদিস এখানে পাঠ করলাম তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা জুম্মার দিন আমার উপর বেশি বেশি করে সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমাদের কাছে আমার কাছে পেশ করা হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমরা এখানে বসেছি কতবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলাম, অনেকে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি দেখতে পাচ্ছি যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে আসতেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন البخيل من ذكرت عنده فلم يصلي ওইটা হলো প্রকৃত বখিল কৃপণ, যার সামনে আমার নাম নেওয়া হলো আর সে আমার উপর সালাত পাঠ করলো, اشتبهت صلى الله عليه وسلم جوهري نبي كريم صلى الله عليه وسلم نام شيء وتو عمي صلى الله عليه وسلم بني ابن مولوي صلى الله عليه وسلم كيف بوش تكريم اي مجيش كتب صلى الله عليه وسلم راح اي جاوت بس ما درو 25 منت درس اي جاب بقول لكم كتب سبحان الله যদি আল্লাহ পাক এই আমলকে কবুল করে হয়তো আল্লাহ পাক আমাদেরকে এর কারণে নিজাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।